জীবনে প্রেম সেই প্রশ্ন, উত্তর বাকি থাকে যার, ছিঁড়ে যায় সুরে বাঁধা স্বপ্ন, ভরে থাকে পুরনো গিটার। হে মনের এক পাশে রাত জাগা পাই পাশে কাঁধে প্রেম করে হাহাকার। ও ও ও ও ও ও ও ও ও সাজনা কি ফিরে আয় সে কথা বলা যে বাকি। নিভে যাওয়া দিন গুলো তো স্মৃতি জেলে দিল, কি করে যে নিভিয়ে রাখি। প্রেম জেনে শুনে হৃদয়ের সে আগুনে ভালোবেসে